فإنما خاصة التسمية بهذه الأسماء ليعلم العارف أن المستحق لأن يستعان به في مجامع الأمور هو المعبود الحقيقي. فرماتے ہیں تسمیہ کو خاص کیا ان اسماء سے، یعنی اللہ لفظ سے، رحمان اور رحیم، یہ سب اللہ تعالیٰ کے نام ہیں. بسم اللہ کے اندر باری تعالیٰ کا یہ تین نام بھی آیا، خالق، مالک، رزق، یہ سب الفاظ نہیں لائے، بلکہ لایا الرحمن الرحیم اللہ. کہتے ہیں خاص کیا تسمیہ کو ان الفاظ کے ذریعہ، ان اسماء کو کے ذریعہ، تاکہ عارف معلوم کرے. عارف، صالح، حنف اللہ، یہ سب تصرفی الفاظ ہے. پہلے صالح کا جو شریعت پر چل رہے ہیں، اپنے اخلاق رذیلہ کو دور کر کے اخلاق حسنہ کو اختیار کر رہے ہیں. نماز، اللہ تعالیٰ کے جتنے فرائض، واجبات، سنن، مستحبات ہیں، ان کو وہ بجا لا رہے ہیں. یہ صالح ہے اللہ تعالیٰ کو حاصل کرنے کے لیے مختلف مراتب ہیں. سب سے پہلے درجہ ہے صالح کا. اس کے بعد جب دنیا کے تمام چیزوں کو چھوڑ کر ایک اللہ کی طرف متوجہ ہو جاتا ہے، اس کو عارف کہتے ہیں. یہ الفاظ تصرف ہے، عارف معلوم کر لے، جو اللہ تعالیٰ کو پانے کے راستہ اختیار کیا اس کو عارف کہتے ہیں. تاکہ عارف معلوم کرے، بے شک مستحق، لائق. کہتے ہیں جس سے جمعی امور کے اندر استعانات طلب کیا جائے وہ معبود حقیقی، وہ معبود حقیقی ہی ہے. تاکہ عارف معلوم کرے یہ بات کہ لائق جمعی امور کے اندر جس سے مدد طلب کی جائے، استعانت کی جائے، وہ معبود حقیقی ہی ہے. معبود باطل مستحق نہیں ہو سکتے تمام امور میں استعانت طلب کرنے کا. معبود حقیقی کون ہے؟ اللہ جی، اس کی بیان ہے نعمی، جو عطا کرنے والے ہیں تمام نعمتوں کو، نعم کلہا، جو عطا کرنے والے ہیں، دینے والے ہیں تمام نعمتوں کو، وہ ہے معبود حقیقی. تمام نعمتوں میں سے بعد وہ ہے جو جلدی ملنے والا ہے، نقد ملنے والا ہے. آج لوہا، نقد ملنے والا ہے. کت نعمت اگنی پیتسی، آکسیجن نعمت، سست تھکا نعمت، لکھا پڑھا کرا نعمت. کہتے ہیں آج لوہا نعمت دو قسم پر ہے. ایک آج لوہا نقد پانے والا، پانے والی نعمت، وہ آج لوہا اور بعد میں ملنے والی نعمتیں. لکھا پڑھا شکر پڑے اللہ معرفت حاصل ہوگی، یہ پڑھی آخرت سمست نعمت حاصل ہوگی مرتو پڑھی. کہتے ہیں تمام نعمتوں میں سے بعض تو فی الحال ملنے والا ہے اور بعد میں ملنے والا ہے. اسی کو مہر معزل اور معزل کہتے ہیں. بیوہ سمے جی مہر نگد دیوا ہے سیٹاکے مہر معزل بولے آر جیٹا باقی تھاکے پرے دیبے سیٹاکے معزل بولے ٹاکار کتاب میں درس کہ وہ نعمتیں جو نگد دینے والے ہیں اور وہ نعمتیں جو بعد میں دینے والے ہیں. کہتے ہیں ذلیلہا و حقیرہا مورے نعمت کا بدل جو بڑے بڑی بڑی بڑی نعمت ہو اور جو چھوٹی چھوٹی چھوٹی چھوٹی نعمت ہو سب ہی عطا کرنے والے اللہ تعالیٰ ہیں. لہذا وہی معبود حقیقی ہے. لہذا وہی سے تمام امور کے اندر مدد طلب کرنے کا مستحق ہے اور کسی سے نہیں. ایک طرح کی ہوگی کہتے ہیں انما خصر تسمیت بحاد رسم لیعلم العارف ان المستحق رعی واستعان بھی فی جمیل محکمور فایت وزہو بشارا شریح ہی یا جنابیر قدوس تاکہ وہ دل و دماغ کے ساتھ متوجہ ہو جائے باری تعالیٰ کی طرف. جکن عارف جانتے پارے جو سمست امورے مدد ایک مطلب معبود حقیقی تھے کہ استعانت طلب کرا اچھی چھوٹ ہوک بڑ ہوک نگد ہوک باقی ہوک سب کچھ نعمت دینے والا اللہ پاک ہیں اور اسی سے طلب کرنا چاہیے. لہذا وہ متوجہ ہوگا اللہ تعالیٰ کی طرف بشارہ شری ہی بالکل بھی تمام ہی یعنی دل و دماغ کے ساتھ من مزاج ہاتھ پاؤ سب کچھ متوجہ کرے دیبے کار دیکھے اللہ پاک کے لیے کونو منشر کا سہایتا چلے نہ کونو معبود باطلر کا کونو سہایتا چلے نہ تاکہ وہ متوجہ ہو جائے بالکل لیا اللہ تعالیٰ کی طرف بشارہ شری ہی بالکل لیا یعنی بھی تمام ہی یعنی دل و دماغ کے ساتھ وہ متوجہ ہو جائے گا. یہ رقم نہ دے دل آر ایک دیگر روی سے آر موقع کے بل بلتا سب اللہ دین اللہ دین ورن سب دل و دماغ کے ساتھ بالکل متوجہ ہو جائے گا. جناب قدوس کا معنی ہے اللہ تعالیٰ کی طرف. وَيَتَمَسَّكُ بِحَبْلِ التَّوْفِيقِ اور توفیق کے رسی کو مضبوطی سے پکڑ لے گا. ایک طرح یَتَوَجَّهُ اور ایک طرح یَتَمَسَّكُ کہتے ہیں توفیق کے رسی کو یہ کنایا ہے یعنی اللہ پاک توفیق ہے توفیق کی رسی کو مضبوطی سے پکڑ گا. مدسو کا منع ہے مضبوطی سے پکڑنا. وَيَذْكُرُ سِرَّهُ بِذِكْرِهِ اور اللہ تعالیٰ کی یاد میں اپنے باطن کو مجبور کر دے گا. سِرَّهُ مَنِ باطن اور اللہ تعالیٰ کی یاد میں ذکر کا معنی ہے یاد میں لوکر کا پکی گھڑے چل رہنا ذکر ذکر یعنی یاد میں تاکہ اللہ تعالیٰ کی یاد میں اپنے باطن کو مشغول کر دے. بھی ذکر ہی آپ کسے مٹے کہتے ہیں اور استمداد بھی انگائی ہی اور اسی سے مدد طلب کرنے میں نہ کہ اس کے غائل سے تاکہ وہ مشغول کر دے اپنے باطن کو اللہ تعالیٰ کی یاد میں اور اسی سے مدد طلب کرنے میں نہ کہ غائب سے. اتقن پرجنت بسم اللہ الرحمن الرحیم تفسیر کرا اکن شروع ہوتا سے ہمارے حساب شافی رحمت اللہ علیہ حساب تو بسم اللہ لگا تھا کہ سورہ فاتحہ تفسیر کیا گیا سے کیونکہ ہمارے نزدیک الحمدللہ کہہ کر سورہ فاتحہ تفسیر شروع ہوتا ہے. الحمد کیا چیز ہے؟ আপনি এখানে কালজি ভাইটা ব্যবহার কি যেটা বলবো তার তো হাওয়ালা দিয়া দেওয়া দরকার ছিল যে সরে তাহাজির দিকে নাম আর এখন কেমনে উনি হাওয়ালা দিবে যারা সরে তাহাজির করে নেই তারা হমদের তারিখ তুই পাবে আর এখন তো মানতে ধীরে দিতে আছে তাতে বহুত বড় বোকামি হবে যে কোনো ফোনের যে কোনো কিতাবকে বাদ দিয়া দেওয়া তাতে আলহামদুলিল্লাহ মধ্যে সর্বপ্রথম হলো আলহামদুল আলহামদুল মধ্যে মাত্র হলো হাম হামদ কিছু কাজে কুয়া সালাউ তারিখ করনা হামদ তা মানে হয় তারিখ করনা কেস পর আলা জামির একটিয়ারি জামির তা মানে খুবই একটিয়ারি খুবই পর তাতে নিয়ামতের আওগাই দেহা নিয়ামত কে বদলে মে হো ইয়া তো নিয়ামত কে বদলে মে না হো হামেশা হামেশা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খানা ইয়ানি জামিলুল ইখতিয়ারি পর জবান সে তারিফ করনে কো হামদ কাতে হ্যায় নিয়ামত পায়া করুক বা নিয়ামত না পায়া করুক নিয়ামত তো পাইতেছেই সব সময় কিন্তু সেই দিকে তো কাহার খেয়াল যাবে না সাধারণত মানুষ খানা খাওয়ার পরে কি করে আলহামদুলিল্লাহ করে নতুন কোনো কাপড় পরার পরে আলহামদুলিল্লাহ কেউ তাকে কিছু অনুদান দিতে পারে আলহামদুলিল্লাহ তাই নিয়ামতের বিনিময়ে আলহামদুলিল্লাহ বলুক বা নিয়ামত সারেই বলতাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাতে নিয়ামতের বিনিময় হোক বা নিয়ামত সারা হোক কিন্তু নিয়ামত সারা ইনসানের জন্য কোনো আম নাই সর্বমুহূর্তে আল্লাহ পাকের নিয়ামত সে ভোগ করতেছে বারবার ওই বাড়ির জিনিসের দিকে না যাইয়া কংক্রিট জ্ঞানে একবারে স্পষ্ট নিয়ামত যেটা সকলে বুঝে সেই হিসেবে কাজী ভাই যে বলতেছেন তাই আসলে কাজীওয়ালাই বলছে কাতে মি নিয়ামতি আও গাই রেহা তো হম কাতে সানাউন বিলিসান জবান সে তারিফ করনা একটিয়ারি খুবই পর নিয়ামত কে বদলে মে হো ইয়া তো নিয়ামত কে বদলে মে না হো শুধু এতটুকুর দ্বারা বুঝে যাবে না মদা এবং শুকুর তিনটা বয়ান করার পরে এগুলি রোজে রোশন কি তারা সাফ হয়ে যায়গা অল মদহু ওয়া সানাউ আলা জামিলি মতলকান এই এখন আরেকটু পরিষ্কার করতেছে মাদ্দা একই দেখুন মাদ্দার তরকিবের মধ্যে কলবে মুকামি হয়েছে হামদের মধ্যে যা যা শব্দ হা মিম দাল মদার মধ্যে মিম দাল হা হা মিম দাল আছে কিন্তু কলবে মুকামি মকামি করা হয়েছে হা কলেমাকে লাম কলেমায় নেওয়া হয়েছে আইন কলেমাকে ফা কলেমায় রাখা হয়েছে লাম কলেমাকে আইন কলেমার মধ্যে রাখা হয়েছে তাতে রাখার পরে এটা একটা মুস্তাকের শব্দ হয়ে গেছে সেটি হইল আল মদফু মদাও জবানের দ্বারাই তারিখ হয়ে থাকে আলা জামিনি মতলকা একটিয়ারি হোক ইয়া গায়ের একটিয়ারি হোক একটিয়ারি খুবই পর ইয়া গায়ের একটিয়ারি খুবই পর জবান সে তারিফ করনে কো মদা কাতে যখন এই ফরক করে দিল তখন বলতাছে কাকুরু তু কাহেগা হামিত্তু জায়দান আলা ইলমিহি অকরমিহি মাই জায়দ কি তারিফ করতা হুম উনকে এলেম পর আর উনকে সাকাওতি পর করম মানে এহসান সাকাওতি পর আর এই দুইটা সিফত জায়দের জন্য একটিয়ারি জায়দের জন্য একটিয়ারি জায়দ অবলম্বন করার কারণে এলেম শিখতে পারছে সে তার অভ্যাস করে নেওয়ার কারণেই মানুষের প্রতি সে এহসান করে এগুলি খিড়কি না এগুলি কসবি এই আখলাকগুলি কসবি এইটা তার এখতিয়ারি খুবই তাতে সে ইচ্ছা করলে এলেম শিখতে পারে অথবা ইচ্ছা করলে এলেম নাও শিখতে পারে ইচ্ছা করলে সে মানুষের উপরে এহসান করতে পারে ইচ্ছা করলে নাও করতে পারে তাহলে এইটি তার এখতিয়ার এখন যে নাকি ইচ্ছা করে এলেন শিক্ষা করছেন তার এই খুবিটা একটি আগে যে অভ্যস্ত হয়েছে অভ্যাস করে নিয়েছে মানুষের সেবা করা মানুষের উপকার করা কাজে এটা তার একটি আগে কাজে তুমি বলো হামিদ আর সেটা আসে কি সে করে একটি আগে কুমির করে এর এম হাসল কর না একটি আগে কুমি হায় আওর মোহসেন হুনা ইয়ে একটি আগে কুমি ওলা তাকুলু হামিদ তু আলা হুসনি কেন এইটা একটি আগে না আওর তু না কা হামিদ তু হু আলা হুসনি তাতে মাইনে জায়েদ কি তারিফ কি উনকি খুবসুরতি পর খুবসুরতি তার নিজের একটি আগে না আল্লাহ পাক তাকে যেরকম বানাইছেন ওরকমই তার থাকতে হবে কালা বানার থাকলে কালেই থাকতে হবে সে সাদা হতে পারবে না তার চেহারা সুন্দর বানায় থাকবে সুন্দরই থাকবে শীত হবে না কাজে এটা তার একটি আগে খুবই না এটা তার কি না একটি আগে খুবই না এটা রাজা বিল কাজা হইতে হবে আল্লাহ যেরকম বানাইছে বা করে সন্তুষ্ট থাকতে হবে এখানে হিংসা বিদ্বেষ করে কোনো লাভ হবে না খামা তার জলতে থাকবে ও এত সুন্দর আমি এত কালা এই পর্যন্ত কইয়া দুঃখই প্রকাশ করতে পারবা রাগ এইটু হবে তো কাজ হইবে না কিছু কারণ এইটা অপরিবর্তিত এটা আল্লাহ পাক যেরকম বানাইছেন বলুন কাজে ভালোটি অবলম্বন কর রাজা আমি সাজা আল্লাহর ফয়সালার উপর আমি কি আছি সন্তুষ্ট আছি আর আল্লাহ পাক কাউকে ঠকান নাই যাকে কালা বানাইছেন তার প্রতি আল্লাহ পাক বহুত এহসান করছেন বহুত এহসান করছেন জানা দুনিয়ার দুস্থ বর্তমান আরো বেশি বিকট অবস্থা ধারণ করছে সুন্দর চেহারা সুন্দর শরীর লাভ হইলে বড় খেতনার মধ্যে মুক্তালা হইতেছে বড় খেতনা আর যারা কালো খুশি তাদেরও কেউ খাতির করতে আসে না সে অনেক বালা মুসিবত গুনার থেকে পয়সা থাকতেছে কাজে আল্লাহ ইনসাফ আল্লাহ হাকাম হাকিমি আল্লাহ পাক একমতের মাথা হাতে আল্লাহ পাক সকলের সাথে সমান ব্যবহার করছেন কাউকে ঠকার নাই কাউকে জিতার নাই সেই শরীরের ডিগ্রিয়ে যদিও খুব খুশি কিন্তু গুণার মধ্যে মুক্তলা হয়ে যেতেছে খেতনার মধ্যে মুক্তলা হয়ে যেতেছে আর যদিও সে চেহারার ডিগ্রিয়া ভালো না কিন্তু গুণার টিকা বাইচা থাকতেছে আল্লাহ পাক এই সমস্ত জিনিসের মধ্যে ভুল এবং কিছু করতে হয় তো জাহের করে কোনো ফয়সালা করা যায় না বরঞ্চ এগুলির ভিতরে আধ্যাত্মিক রুহানি তখন তাসাব্বুর হবে যে জিক্রু ফিকির হবে তখন এই সমস্ত হাকিকত তার মানুষের সামনে তুলে আসবে তো কাতে হিম লা তাকুল হামিদ তু আলা হুসনিহি এই কথা বল না বাল মাদাহতুহু হ্যাঁ বাল মাদাহতুহু কেননা মদা কিসের জন্য আসে কাতে হিম মদা আসে তোমার মতলকান হ্যাঁ একটি আগে হোক বা গায়ের একটি আগে হোক আর প্রচুরটা হলো কি গায়ের একটি আগে কাজে তার মধ্যে মাদা বলা যেতে পারে কিন্তু তার মধ্যে হামদ বলা যাবে অকিলা হুমা ইকওয়ানু তাহলে এই কথাটাই ঠিক আছে ইস্তেমালের মধ্যে এত তাহা কি করে কি ইস্তেমাল করব তাহলে অকিলা হুমা ইকওয়ান ইকওয়ান ভাই ভাই নে মোতালাজমান মোতালাজফান দুটোটা অর্থ একটা উপরে রেখেছে একটা নিচে রেখেছে বাইনা সূত্রের মধ্যে ইকওয়ান মানে লোভজি খাই না কাতে হ্যাঁ মোরা দে পান মোতা রা দে পান এক দূসরে কে মানা মে ইস্তেমাল হতা হয় এক দূসরে কো লাজম করতা হয় লেহাজা কত কিছু খেয়াল না কইরা সরাসরি ভাষাভাষী অবস্থায় মাদা তো জায়দান কইল চলবো হ্যাঁ তাহলে হামিদ তো জায়দান কইল চলবো কাতে বাজুনে কাহা ইলা উমা ইকওয়ান লেকিন কাজী ভাই যাবি সি গায়ে তামরি আলা হলো মারু ইলা হলো মজবুত যার ফায়ের জানা নাই তো কাতে হ্যাঁ এই গোলটা জয়ী এই দিকে ইশারা করার জন্য কাজী ভাই তুমি বলে অকিলা উমা ইকওয়ান যারা কেনাবান যারা শিক্ষিত তারা এই পার্থক্য কইলেই শব্দ ব্যবহার করবে আর যারা সাদা সিধা তারা ইলা হুমা কি পানের উপরে আমল করে অশুকুর কি মোকাবেলা তিন নেয়ামতের کاتے اور شکر مقابلہ میں نعمت کیا آگے دوٹا نعمتر مقابلہ چل نا قولا و عملا و اعتقادا এটার পার্থক্যটা একটু পরে বয়ান করতেছে। আর শুকুর আতা হয় নিয়ামতকে মোকাবেলা আমি জবান সে হোক ইয়া তো আ যায় জওয়ালে কে সাথ হোক ইয়া তো দিল সে হোক এতকাত কিসের মধ্যে হয় দিলের মধ্যে হয় আমার হাতের দ্বারা পায়ের দ্বারা হয় ওর জবানের দ্বারা হয়। এখন কেউ যদি কাউকে নিয়ামত দান করে তাহলে সে শুকুর আদায় করবে বিভিন্নভাবে, মুখের দ্বারাও শুকুর করতে পারে, হাত পায়ের দ্বারাও শুকুর করতে পারে, আর দিলে মেটে তার মহব্বত রেখে শুকুর আদায় করতে পারে। পালা সাইরু আপাদাত কুমুন নামাউ নামা নিয়ামতের বহুবচন যেমন দুই রুকনে তানিস, এই জন্য তার ফেলটা মুয়ান্নাস আনছে। আপাদাত কুম আপাদাত কে কুম বলে মকু না মা উ এইল আপাদাতের ফায়েল নিন নি মোতাল্লেকা সালাসাতু ইয়াদি ওয়া লিসানি ওয়া যমীরুল মুহাজ্জাবা তাতে হে তোমারি নিয়ামত তুমিকো মেরি তরফ সে তিন ফায়দা পৌঁছায়া। تمہاری نعمت نے تم کو میری طرف سے تین فائدہ پہنچایا۔ تمہارا نے ہمارے نعمت دان کر سک ایک بنیمے ہم تمہارے کے تین چار دن دان کر سک پہلے تمہارے نعمت ہی تمہارے کے ہمارے پکوتے کا تین چار فائدہ پہنچائی سے کی تین چار فائدہ یادی میرا ہاتھ تمہارے لیے ہو گیا جیکھنے جی پرائیدن پورے ہمیں ہمارا حضر طرح کرے گے تمہارے کھیتے نیلی جی کیوں ہوگے گرائی مکلاسا نیلائی کوئی گو ہمیں آسی ہمارا ہاتھ دیا تمہارا کھیت نیلائی دیو ہم چاش کرتا ہوگے ہمیں آسی ہمیں ہاتھ دیا لانگو دھویا جو میں چاش کرے گے تمہارا بوداتا اٹھے دی کیوں ہوگے ہمارا ہاتھ تمہارا بودا اٹھانے دینو کیا অলিসানি আর জবান তোমাদের প্রশংসায় পঞ্চভূত। আমার জবানের দ্বারা আমি তোমাদের প্রশংসা করে থাকি, যেখানে যাই সেখানে বলি অমুকে অমুকে ও কবিরা বড় ভালো বড় দানশীল মানুষের কাছে আমি আমার জবানের দ্বারা প্রকাশ করে থাকি। অল জমির কামানা হয় দ্বীপ খুশিটা থাকে, জমিরও খুশিটা থাকে, জলাবার মধ্যে জমির হুয়া খুশিটা আছে, ফায় রুনের মধ্যে জমির হুয়া খুশিটা আছে। ও যে খুশিটা থাকে তাকে জমির বলা হয়, দিল খুশিটা থাকে এই জন্য খুশি বলা হয় জমির বলা হয়। এক জমির পড়লে তুমি হুয়া হুমা হুম এগুলি থেকে জাহান নিবে না, বরঞ্চ এলেন মধ্যে অসাহ হইতে হবে। কোন জায়গায় কোন শব্দের কোন অর্থ হইতেছে সেটা দিকে খেয়াল করতে হবে। এখানে জমির মানে জিনিসটা হবে আয় মুস্তাদার জমির তো খুশিতেই থাকে, তারপরে আবার তার জন্য একটা সিবত আনলো তাতে অজাহাতের জন্য, অজাহাতের জন্য মহাজাবা তাতে মুস্তাতিক ওই যে বাইনা ছোটা রেখেছে মহাজাবার তো কি মুস্তাতিক আর মেরে খুশিটা দিলছে মাই তোমারি ফায়দা পৌঁছাত হন অন্তরে তোমাদের মহব্বত আছে, অন্তরে আমার অন্তরে তোমাদের মহব্বত আছে। তো কাতে আপাদাত কুমুন নামাউ মিন্নি সালাসাতুন ইয়াদি ওয়া লিসানি ওয়া যমীরি মুহাজ্জাবা কাতে এই তিনটার দ্বারা হইতে পারে কৌলান ওয়া আমলান, কৌলান হল লিসানি আমলান হল ইয়াদি আর এতে কাতান হল যমীরুল মুহাজ্জাবা। এখন তিনোটার মধ্যে নেসপথ দেখাইতেছে, কাতে হম মাদা ও সুকুর কে দুনিয়া কিস কিসিম কি নেসপথ মজুদ হে ওয়াম মুমিন হুমা মিন ওয়াজহি ওয়াকাশ মিন আকার কাতে হুয়া সিমুরা সুকুর কাতে সুকুর আম হয় উন দুনু সে মিন ওয়াজহিন আম হয় মিন ওয়াজহিন আকাশ হয় یعنی اون خصوص مین و جن کی نسبت آئے مانتے کی شبد ایسا گلا ہیں وہ ہوا کہ ہوا عام اگر مانتے ایک بات دیلے بار بار بولتا سی قرآن حدیث و بات بھی کہا ہوئے بائی جب یار پڑھتے پار بنا یعنی آبا چی اون خصوص مین و جن اگریتا لیکنے بوجانے دنا بوجائی لے ایک بار بوجانے دنا بوج بنا یہ گولی ایک بارے آل مانتے টাইসিটুর মন্ত্রক মেয়ের কাক সরে তাহাদি পুতবি এগুলি করার পরে এগুলো একবারে পান্তা বাদ দেওয়া যায়, অন্যথায় গরম বা সুসকু দেখতে থাকো। এই জন্য আগে মন্ত্রকে ইস্তেলাহি আলফাজগুলি শিক্ষা করে আসতে হবে, অন্যথায় বাইজুরি করা যাবে না, কোরআন হাদিস করা যাবে না। বোঝানাই জিনিসটা পাইকারি ভাবে যে কেবল আন্তা দিয়ে স্লোগান লাগাতে থাকে এগুলি কঠিন কিতাব পড়া যাইব না, এগুলির এখন দরকার নাই। আরে দরকার আছে না, না দরকার আছে, তোরা কি বুঝবি, কোলা বুদ্ধি গলায় হ্যাঁ না। আর যারা নাকি ওস্তাদ আছে, যারা তামা হক লেখাপড়া করছে, করতেছে, পড়াইতেছে, তারা বুঝে যেগুলি দরকার আছে না, না আছে, তোমার কথাই চলবো নাকি। এই যে ওরাদের কথাই চলা উচিত না, বড়দের বড় ছোটরা তো কত কত কিছু আপনার দিকে থাকে, তাহলে আপনার করলে কি সঙ্গে রক্ষা করা হবে, শুধু তাদের জন্য বোঝায় তাদের একটা সাপ ফোনা বেড়ে রয়েছে কত সুন্দর দেখা যায়, বাপের দাপা ওইটা দিয়ে আসে, রাপা ওইটা দিয়ে আসে, আনতে তাই হোক, তাহলে সব জিনিস সুন্দর দেখলে চকচক দেখলেই শোনা হয় না, চকচক দেখলেই শোনা হয় না। আদর্শ নীতির মধ্যে অনেক দামি দামি কথা আছে, গুরুদেরকে ভক্তি করো তাই না, হাতে লেখা সুন্দর হইলে পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায়, মদা এবং শুকুর, এই মদা এবং শুকুরের ঠেকা আর মদা এবং হামজার থেকা শুকুরটা মিন অজিন আম, মিন অজিন আম, আবার এই দুইটার থেকা মিন অজিন আকাশ, এবার অর্থাৎ কি ছিল অহুয়া জ্ঞান আর শুকুর আম মিন হুমা হাম মিন হাম দোয়াল মদা মিন অজিন আম মিন অজিন অহুয়া আকাশ মিন অজিন আকাশু মিন হুমা মিন অজিন আকার। তো কাতে এখানে এক একেবারে আম কে শুকুরটা হিসাবে মাওরাত কেতে পারছে, মাওরাত কেতে পারছে আম হয় আর মোতালেক কেতে পারছে ও খাস হয় শুকুর আম, কেননা ওলান ও আমলান হয়াতে কাজান মাওরা তোমার শুকুরটা মুখের দ্বারা হইতে পারে, হাতের দ্বারা হইতে পারে, দিলের দ্বারা হইতে পারে, অর্থাৎ শুকুর আদায় হওয়ার জন্য মাওরা ধরে এই তিনটা, কিন্তু হম আর মদা মাওরা ধরে সানাম বিলিসান, হম হাতের দ্বারা হয় না, হম আয়া আজায় যাওয়ারের দ্বারা হয় না, এরকম ভাবে মদাও হয় না, কাজে মদা মাওরাত মাওরাত মানে কি যাই উরু যেখান থেকে পয়দা হয়, যেখান উৎপত্তি স্থল কম এবং মদার উৎপত্তি স্থল খাস মানে জবানের দ্বারাই হবে, কিন্তু শুকুরের উৎপত্তি স্থল খাস না, বরঞ্চ আম জবান হইতে পারে, হাত হইতে পারে, বীজও হইতে পারে, এই হিসাবে শুকুরটা কি হইলে আম হইল, কিসে যেতে পারে মাওরাত খেতে পারছে শুকুর, মাওরাত খেতে পারছে আম হয়, লেকিন মোতাল্লাক খেতে পারছে খাস হয়, শুকুর নেয়ামতের বিনিময়েই, শুকুর নেয়ামতের বিনিময়ে শুকুর হইয়া থাকে, নিয়ামত না হইলে সেখানে যদি কারো প্রশংসা করা হয় সেটাকে শুকুর বলা হবে না, সেটাকে হমদসানা বলা হবে, হমদ মদা বলা হবে। কিন্তু হম এবং মদা এগুলি নিয়ামতের বিনিময় হোক বা নিয়ামতের বিনিময় সারা হোক, হম একেবারে খাস একেবারে হাম, মদা একেবারে খাস একেবারে হাম, শুকুর একেবারে হাম একেবারে খাস, মাওরাত কে এতবার সে শুকুর আম হয় হমদ আর মদা খাস হয়, লেকিন মুতাআল্লাক কে এতবার সে শুকুর খাস হয় মদা আর হমদ কে হয় আম হয়। নিয়ামত কি বদলে মে হো ইয়া তো নিয়ামত কি বদলে মে না হো ইহি আম হয়, ইহি কিয়া হয় আম হয়, লেকিন মাওরাত সিরফ জবান হি হোগা, সালাম বিলিসান জবান সে তারিফ করা, লেকিন শুকুর কা মাওরাত এক নহীঁ হয় খাস নহীঁ বলকে তিন হয়, লিহাজা ইয়ে আম হো গিয়া, লেকিন মুতাআল্লাক কা এক হি হয় নিয়ামত কে মোকাবলা নেই।